মেপে দিই, কোনোটা ওজন করে দিই, তাই না? মাপা বুঝেন, কোনোটা মাপে মেপে দেয় আর কোনোটা ওজন করে দেয়। তো দেখলেন ওরা খুবই খারাপ লোক, মদিনার লোকজন। তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, এই সূরা ফানজাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মেপে কম দেয় তাদের জন্য ধ্বংস। হয়তো বাকি হয়তো কিছু লাভ হয়ে যেতে পারে, 40 কিলোর পরিবর্তে দিলেন 39 কিলো, তাই তো? 1 কিলো লাভ, অথবা 2 কিলো মিললে মিললে, অথবা এমন বেকালা আছে তার মিটার আছে, মিটার এমন পদ্ধতিতে রেখেছে প্রতি কিলোতে 100 গ্রাম কমে যায়, হয় কিনা? আপনারা জানেন কি জানেন না? আর আমাদের দেশে যে আগে যে এখনো তো এখনো তো মাপা ছিল এরকম কিলো, অথবা আগের জমানায় ছিল শেয়ার, ওরা কিলোগ্রাম একটু মিন্না মিন্না করে গর্ব করতে পারে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। তো যারা মাপে কম দেয় এদের জন্য ধ্বংস। যখন এই আয়াতটি নাযিল হলো তখন মদিনাবাসী যারা সাহাবায়ে কেরাম মুসলমান রাদিয়াল্লাহু আনহুম, সাথে সাথে তারা তাদের আমল পরিবর্তন করে দিলেন, ভালো করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আগে যেহেতু বংশ পরম্পরা অনুযায়ী চলে এসেছে, মানুষ এরকম করে আল্লাহ নিগৃহী মাত্র মিন্না মিন্না, এখন যখন আয়াত নাযিল হলো বললো তওবা, নাস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহ, তাহলে আমরা কি তওবা করবো না? না, শুধু কোরআন পড়ার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ويل للمطففين الذين إذا اكتالوا على الناس الذين إذا اكتالوا على الناس يستوفون. ورسول القرآن قرآن جل نعول الجنة قطر دين فورمين يوم عمر قرآن هذا يشد القرآن. بسم الله الرحمن الرحيم، ويل للمطففين. شندر قرآن تو قرآن تو আমল নাই, কত লোক দেখবেন কোরআন সুন্দর করে পড়ে, একটাও দাঁড়িয়ে নেই, ঠিক না? একদম ফ্রেশ। সেটিকে যাকে বলা হয় আল্লাহ আলম কয়ে দিন যে সে করে আমল করছেন তারা যখন লোকজন থেকে মেপে নেয় পরিপূর্ণ নেন, আরে ভাই 100 গ্রাম কম হয়ে গেছে, ঠিক না? নেবার সময় একদম মজবুত নেয়, হ্যাঁ নেয় তো একদম মজবুত পুরোপুরি, আনা বেশি নেই আল্লাহ এখন পুরোপুরি নেবে। কিন্তু দ্বিতীয় সময় ওইরা কালু হম মেপে দ্বিতীয় সময় ওজন করে দ্বিতীয় সময় কম দেয়, নেয়ার সময় নম্বর ওয়ান আর দ্বিতীয় সময় নম্বর টু। আপনারা কি বলেন এরকম হবে নাকি? না, নীতি সময় পুরোপুরি, দ্বিতীয় সময় পুরোপুরি সমান, ঠিক না? আদ হ্যাঁ, যদি কেউ দ্বিতীয় সময় বলে আমি পুরোপুরি আর 10 গ্রাম বেশি দিয়ে দিই, রুটি ভালো হবে সব আলহামদুলিল্লাহ সব, কিন্তু আপনি দ্বিতীয় সময় দিলেন কম,

ولم ينقص المكيال والميزان الا اخذوا بالسنين وشده المؤونه وجور السلطان عليهم যদি তারা মাপ কম করে মাপে কম দেয় ওজনে কম দেয় তাহলে তারা দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত হবে কঠিন ব্যবহারের সম্মুখীন হবে রাজা বাদশাহদের জুলুমের শিকার হবে আচ্ছা দেখুন তো এই তিনটি গুণ বর্তমানে আমাদের দেশে পাওয়া যাচ্ছে কিনা দুর্ভিক্ষ দুর্ভিক্ষ না হলো দুর্ভিক্ষ কিছুদিন পূর্বে যে জমির দাম ছিল এত বর্তমানে অনেক ঘটে গেছে সুতরাং এটা এখান থেকে কয়েকজন গেছে মনে করছে বাসা বিক্রি করবো বা জমি বলছে এখন তো অসম্ভব হওয়ার বিক্রি করে লাভ নেই আমিও শুনতে পাচ্ছি এ ধারা যদি চলতে চায় তাহলে তো স্পষ্ট দুর্ভিক্ষ হতে পারে আর আরেকটা কঠিন ব্যবহারের সম্মুখীন সরকার তাদের উপর জুলুম করবে রাজার জুলুমের সম্মুখীন হবে তারা এর মধ্যে সন্দেহ নাই আমরা যে জুলুমের সম্মুখীন আছি কি বলেন আপনারা না সন্দেহ আছে তাই এই দল হোক তাই দিই সেই দল হোক জুলুমের সম্মুখীন কয়টা এখানে বলছেন যদি তারা মাপে কম দেয় ওজনে কম দেয় তাহলে এই তিনটি বিপদ দ্বারা আক্রান্ত হবে আর আরেকটা ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطر من السماء ولولا البهائم لم يمطروا যদি তারা তাদের সম্পদের যাকাত আদায় না করে তাহলে আসমান থেকে পানি পড়া বন্ধ হয়ে যাবে কোন সুবহানাল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পানি তো বৃষ্টি তো নিয়মিতই হয় কিন্তু আল্লাহ বন্ধ করে দিবেন যদি মানুষ জাকাত আদায় না করে তাহলে এই অবস্থা এরপরে বলছেন ওয়ালাউলাল বাহাইম লাম ইয়ুমতার যদি চতুষ্পদ জন্তু না থাকতো এইসব প্রাণী না থাকতো হায়ওয়ানাত না থাকতো তাহলে তাদের উপর বৃষ্টি নাজিল হতো না তাদেরকে বৃষ্টির পানি দেয়া হতো না তাহলে ওইসব কীটপতঙ্গ আর প্রাণীর কারণে চতুষ্পদ জন্তুর কারণে গরু মহিষ ইত্যাদির কারণে বৃষ্টি দেয়া হচ্ছে আরেকটা ولم ينقضوا عهد الله وعهد رسوله الا سلط الله عليهم عدوا من غيرهم যদি তারা আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছে আল্লাহর রাসূলের সাথে যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকার যদি তারা ভঙ্গ করে তাহলে রব্বুল আলামিন তাদের উপর তাদের দুশমন তাদের মধ্য থেকে ছাড়া অন্য দুশমন তাদের উপর চাপিয়ে দেবে ফলে তাদের হাতে যা আছে তার কিছু অংশ তারা নিয়ে দেবে আল্লাহর সাথে অঙ্গীকার আল্লাহ রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করলে এরকম হয় অন্য দুশ্মন আল্লাহ চাপিয়ে দিবে আমরা একটু খেয়াল করি তো সারা বিশ্বের দিকে আমাদের উপর আমাদের দুশ্মনদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে কিনা আপনি হিলতে পারবেন না ওদের অনুমতি ছাড়া সত্যি মিথ্যা তাহলে তো ওদের পড়া আমাদের উপর জেগে বসে এইগুলো চার নম্বর পাঁচ নম্বর দেখেন وما لم تحكم أئمتهم بكتاب الله تعالى ويتخيروا فيما أنزل الله إلا جعل الله بأسهم بينهم تدير إمام را نتارا جدي الله تعالى جي كتاب نازل قرأت سي كتاب أنو جاي

যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে তার মা হবে হাওমিয়া। ওই উম্মারি কি মা? মা তো আমরা যখন ছোটবেলা ছিলাম বাচ্চা, আপনি কার ঘরে থাকতেন? মায়ের ঘরে না? আপনার ঠিকানা গুঞ্জে গেল আপনার মা, সুবহানাল্লাহ। আপনাকে আপনার মা ঘুরে নিয়ে ঘুমাত, তো আপনার ঠিকানা আপনার মাই। আস্তে আস্তে বড় হন না, বড় হওয়ার পরও দেখবেন 10 বছর 12 বছর 13 বছর 14 বছর হয়ে গেছে ছেলে, ছেলে নিয়ে তো আছি, তবু ওই ঘুরে ঘুরে আবার তারা মার ঘুরে যেতে চায়। বললেন সুবহানাল্লাহ, সত্য বললাম না মিথ্যা? আর যদি কারো এ শুধু এক ছেলে হয় কি অবস্থা? এখানে বলছেন লাপাত, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে তার মা হবে হাওয়িয়া। ও মা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাওয়িয়া কি? নারুন হামিয়া, জ্বলন্ত প্রজ্বলিত আগুন। সবাই বলি আউযুবিল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তখন তাকে বলা হবে ওকে নিয়ে যাও হাওয়িয়া, নিয়ে যাওয়া হবে তাকে হাওয়িয়া, হাওয়িয়া বলতে কি? জাহান্নামে। তার সামনে তার আমানতকে, যে আমানতের দায়িত্ব তার উপর অর্পিত করা হয়েছিল, ওই আমানতকে যে আকৃতি দিতে আমানত ছিল ওই আকৃতিতে তার সামনে পেশ করা হবে। সে তার আমানতকে দেখবে, তখন জানতে পারবে এইটি হচ্ছে আমার ওই আগের জমানার আমানত, দুনিয়ার আমানত। তখন সে ওই আমানত দিকে ছুটবে, আমানতের দিকে ছুটবে, আমানতকে সে পেয়ে যাবে, পেয়ে আমানতকে তার দুকাদের উপর নেবে, তাহলে এটা কোন জায়গায় হবে? জাহান্নামের আগুনের ভিতরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমানতকে তার দুই কাঁধের মাঝখানে তুলে উপরে উঠবে, সে মনে করবে জাহান্নাম থেকে বের হয়ে যাচ্ছে, তখন ওই আমানতটা তার দুই কাঁধের উপর থেকে অটোমেটিক খসে পড়ে যাবে। আবার সে ওই আমানতকে পাওয়ার জন্য আবার যাবে, আবার ওইরকম হবে, আবার ওরকম আবার আমানত পড়ে যাবে। তা এই অবস্থায় তার ক্ষতি থাকবে চিরকাল, নাউযু বিল্লাহ মিন যালিক। তারপর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আস-সালাতু আমানাহ, সালাত আমানত, সালাত আমানত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন, কয়েক ফরজ তো যারা চালক করে একক আমানত আদায় করছে না, তাই তো? আমরা জানি না, আল্লাহ আলম, যারা এখানে হজের লিস্টে নাম লিখিয়েছে কতজন যে পাঁচ বক্ত নামাজ পড়ে, হজের আজকে থেকে তওবা করুন সবাই, যাদের মধ্যে ত্রুটি আছে কয়েক করবেন, মুখ দিয়ে হওয়া করলে হয় না, মন দিয়ে বলতে হবে, মন দিয়ে কয়েক করবেন। শুধু হজের জন্য যে বড় এটা কবুল হবে না, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করবে, আল্লাহর বিধান পালনের জন্য। একদিন আমাকে কবরে যেতে হবে, আজকে আমি মাটির উপরে চলাফেরা করছি, জানি না কোন দিন আসবে এমন সময় যেদিন আমাকে মাটির নিচে যেতে হবে। আমরা সবসময় কি মাটির উপরেই থাকবো? কেউ বলতে পারে আমি তো কখনো মাটির নিচে যাবো? কেউ যদি বলে তাহলে তাকে আপনি কি বলবেন? বলবেন কি না? সবাই জানে মৃত্যু অবশ্যই আসবে, মৃত্যু সন্নিকটবর্তী। তাই সালাত ধরে আল্লাহ নাফরমানি করবেন না, আমানত করছেন। আস-সালাতু আমানা ওয়াল উযু আমানা, উযু আমানত, উযু ছাড়া সালাত হবে? উযু নাই, লজ্জায় লজ্জায় পড়লে নামাজ হবে? উযু ছাড়া সালাত আল্লাহ কবুল করবে না। তাই উযু আমানা, ওয়াল ওয়াজনু আমানা, ওয়াল কাইলু আমানা, ওজন আমানত, ত্রুটি করবেন না ভিন্ন ভিন্ন শোয়াইয়া, বুঝতে পারছেন? 1000 গ্রামের পরিবর্তে 950 গ্রাম, 50 গ্রাম জিম রেলে। আমাকে তো কয়েকজন বলেছেন আমাদের দেশে নাকি এরকম মেপে নিয়ে যায়, ঘরে গিয়ে মাপে দেখা যায় 50 গ্রাম কমে গেছে। এরপরে আমাকে কয়েকজন বলে, আমি তো সত্যকে লিখিনি ভাই, এটা যাচাই করি, কিন্তু কয়েকজন আমাকে বলেছি। আচ্ছা আপনারা বলেন তো সত্য হবে না মিথ্যা হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্নী ইলাইহি রাজিউন। ভয় করো রবকে, ভয় করো তোমার ভবিষ্যৎ জিন্দেগিকে। এই জিন্দেগি তোমার আসল নয়, তোমার জিন্দেগি হচ্ছে পরবর্তী জিন্দেগি, ওইটা হচ্ছে আসল। তাই রব্বুল আলামিন বলেন, يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد। এই মানবগণ, তোমরা ভয় করো আল্লাহকে, আর তোমরা ভেবে দেখো আগামী কালের জন্য কি পেশ করছো। বাংলাদেশ যাওয়ার জন্য টিকিট বুকিং আগে দিতে হয় না বলে দিতে হয়? আপনি যদি বুকিং টুকিং না দিয়ে আগে ভালো করুন, রিয়াদ চলে যান, কি বলেন? সাথে সাথে যাবেন? একটু ব্যতিক্রম হলে দেখছেন টিকিট একটু হবে না, তাই না? চলে গেলে আপনার চান্স অনেক বলা হচ্ছে না, আরো একদিন দুই দিন ভালো থাকতে হয়। বাংলাদেশ থেকে আসতে সময় তো বুঝবেন তো আরো মুশকিল, তাই না? তাই বুকিং আমরা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশে যেতে হলে আগেভাগে টিকিট বুক করতে হয়, অনেক কিছু আছে আগেভাগেই নিতে হয়, শুধু বাংলাদেশ না, যেরকম অনেক কাজ আছে আমাদের নিতে হয় কিনা। আপনি একটা সিম নেবেন, সিম কার্ড আগেভাগে পয়সা মোকাদ্দম দিতে হয় না, বাকি ঠিক না? ঠিক, হ্যাঁ হ্যাঁ, পুরোটা হয়তো থাকতে পারে বাকি, কিন্তু সাধারণত মোকাদ্দম লিখবেন, মোকাদ্দম লিখা আছে, ওগে পয়সা দিতে হয় আগে। কত কাজ করবো জানেন আপনি? উমরা, উমরার টিকিট আগে দিতে হবে, পয়সা আগে দিতে হবে, তারপরে যেদিন যাওয়ার ওই দিন আসবেন। আচ্ছা আবার আপনার টিকিট দিলেন, টিকিট নিলেন, পয়সা দিলেন, যেদিন যাবেন ওই দিন আপনি আসেন, কি বলেন? আপনার টাকা ফেরত দিবে? আপনার বুঝলেন এটা? আমাদের সেন্টারের সাথে গেলে টিকিট নিয়ে বসে থাকেন, বুঝতে পারছেন? কই আপনি যাবেন না, বলছে আমি এখন কাজ করছি, কি বলেন অবস্থা? এই টিকিটের পয়সা ফেরত দেওয়া যায়? যদি এরকম হয় বিশেষ কারণ দেখছি, হঠাৎ করে মুসিবত আমরা জানতে পারছি, মুমকিন সই আমাদের, আমার প্রতি হোক, ওকে দিয়ে দেবো, কিন্তু যে ব্যক্তি ত্রুটি করে তাকে এটা দেওয়া যায় না, স্পষ্ট কিনা? যেই হোক, আল ওয়াজন আমানা, ওজন আমানত, ওয়াল কেইল আমানা, মেপে দেয়া আমানত। আমাদের দেশে দেখবেন পরিমাপ যন্ত্র বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের আছে, যেমন পরিমাপ যন্ত্র একটা চাউল অথবা ধান মাপার জন্য একটা যন্ত্র, ওই বাসে যেতে পালায় লোকজন, যেমন 2.5 কেজি ওজনের একটা, কোন কোন এলাকায় হয়তো 4 কেজি ওজনের একটা আছে না ভাই? তো এটা কেবল মাপা, এমনি ভাবে আর একটা পরিমাপ, যেমন কাপড় টোপড় আপনারা মাপেন, 4 মিটার মাপেন, এটা তো মাপা, মাপা হয় কিনা? আপনি নিলেন 4 মিটার, দিয়ে দিল 3 মিটার, তারপরে মনে হয় 4.5 মিটার, আপনি তো হ্যাঁ লোকটি খুব বড় মশাল্লা, ঘরে গেলে দেখেন 4.5 মিনিট কম একটা করে কিনা, এগুলো দেন না যায় হালাল না হারাম ভালো করে বলুন, সবাই বুঝে তো কথা না, বাংলা স্পষ্ট না, মনে হয় স্পষ্ট মাশাল্লাহ। আমি উর্দু বললে মনে বলে আমি উর্দু বুঝি, বলতে পারি স্পষ্ট, তো বাংলা কেন বলতে পারবো না স্পষ্ট? এইসব আমানতের মধ্যে এই আমানতটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সাধারণত আমরা একজন আরেকজনের কাছে যে গচ্ছিত আমানত রাখি, রাখি কিনা মানুষ? আপনি আরেকজনের কাছে বলে আমি এখন উমরা যাচ্ছি, আপনার কাছে আমি 1000 রিয়াল রেখে গেলাম, এরকম করেন কি আপনারা? সবাই করে, কেউ তো আগে আমার কাছেও রেখে দিত, এখন তো আমি ব্যস্ত, আমি রাখি, কেউ দিলেও আমি ঠিক না? তোমার যত ব্যস্ততা নাই এমনি না দেখছো, তুমি অন্য লোককে দেখো, আমি রাজা কালা হয়। আর মানুষও বুঝে দেখলে আমার মাঝে মধ্যে এরকম পাওয়া যায় যে বুঝে না, ওই আমার দিয়ে দিতে চায় না, সাধারণত মানুষটা করে না, বুঝে বেশি সব মানুষ তাই চান্স একজন দুজন পাওয়া যায় যারা বুঝে না আর কি। এইটা আমানত, আপনাকে দিল 1000 রিয়াল আমানত ভাই, 5 মাস পরে নেব। কিন্তু আপনি কি করলেন জানেন? আস্তাগফিরুল্লাহ, কোনো শক্তি নেই, বলছে সে আমার সদিক মানুষ, আমার বন্ধু মানুষ, আল্লাহ ওলি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নওয়াজি মানুষ মনে করেন, অথবা এমনি কনিষ্ঠ লোক ক্লোজ মানুষ, সে বড় করবে না ভাই। কত টাকা নেই? 2000 রিয়াল, 4000 রিয়াল, 5000 রিয়াল আপনার কাছে আমানত, তাই সবকে বাকি কিছু রাখে না। পরবর্তীতে ওগুলো যেমন পয়সা দিন, কি যে কি পয়সা তোমার, আমি তো আপনার কাছে 1000 রিয়াল রেখেছিলাম বা 5000, না তুমি আচ্ছা এরকম অবরণ করে কিনা মানুষ দিয়ে আমার কাছে কয়েকজন এসছে, কয়েকবার আমার কাছে মাসালা জিজ্ঞেস করেছে, ফতোয়া আমি ফতোয়া কি দিব, আমি তো নিয়মতান্ত্রিক যেটা ফতোয়া ওই যে নৈতিক বেশি দিতে পারবো না, কোনো করতে পারবো না, আস্তাগফিরুল্লাহ। বলছে আমি তাকে 500 রিয়াল দিয়েছি, আমরা দুইজন আর কেউ ছিল না, আমরাই 500 রিয়াল অধিক হয়েছে, তো শোনো নাই লাস্টে একজন এরকম আর কি 500 রিয়াল নাই কেউ চাকি, তো আর কি করবে এখন, পরে বলে কসম খাও কসম খাও এই সেই করে, সে বলে তুমি আল্লাহ কালামের উপর হাত রেখে বলো কসম খাও এই সেই। তাই এসব ক্ষেত্রে উচিত হল সবাই খেয়াল রাখবেন, যদি বেশি দেখা হয় সাক্ষী রাখবেন, কথা বলছেন হয়তো 10 রিয়াল 20 রিয়াল 100 200 তেমন অসুবিধা নাই, হওয়া মুশকিল, তবুও সাক্ষী রাখা উচিত। 1000 রিয়াল সাক্ষী রাখা উচিত কিনা? বাংলাদেশ টাকায় কত টাকা হচ্ছে? 30,000 টাকা সাক্ষী রাখবে, জরুর সাক্ষী রাখবে, তাহলে পরে শয়তান আসবে না। সাক্ষী রাখলেন দুইজন, দুইজন ওরা দেখেছে আমি আপনাকে 2000 রিয়াল দিলাম, এই দুজন সাক্ষী কয়েছে, আপনিও নিলেন, পরে দেওয়ার সময় বলবেন ভাই আসেন আপনার তার কাছ থেকে আমি 2000 রিয়াল নিয়েছিলাম, আপনার দেখুন দিয়ে দিচ্ছি সাক্ষী, ঠিক না? এমনি নিয়ে গেছে, কেউ জানে না, দেখা পড়া আমাদের কিছুই নাই, এমনি নিয়ে গেছে, পরে ওর শয়তান এসছে, হয়তো সুযোগ পেলাম আলহামদুলিল্লাহ 2000 রিয়াল আর কি চাই, খবরদার আমানতের খেয়াল করবেন না, কেয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আচ্ছা বলছেন এক রাবি, তার নাম হচ্ছে দাদা, তা আতাইতুল বারা ইবনে আজিব, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে তার এই কথা যখন শুনলাম তখন আসলাম আমি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু কাছে এসে বললাম, আলা তারা ইলা মা ক্বালা ইবনে মাসউদ ক্বালা কাযা ক্বালা কাযা, আপনি বলেন তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কিন্তু এরকম এরকম কথা বলেছেন আমানত সম্পর্কে, আপনি কি বলেন, এটা কি সত্য বলেছেন কিনা? তখন বারা বিন আজিব বলেন সাদাকা, তিনি সত্য বলেছেন, আমা সামিআতুল্লাহ ইয়াকুল ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, তুমি কি শুনোনি আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানত হকদারদের কাছে পরিপূর্ণ রূপে পৌঁছিয়ে দিবে, এটা কে বলেছে? এটা আল্লাহ, আব্দুল্লাহ বিন মাসউদ যা বলেছেন না সত্য বলেছেন, অতএব আমানতে ত্রুটি আদায় করবেন না। এবারে দেখুন মুফাসসিরিনা বলছেন ওয়াইলুল মুতাফফিফিন, এর মধ্যে শুধু মাপ আর ওজনে কম দেয়া নয়, এর মধ্যে আমভাবে যত রকমের আমানত আছে আমানতের দায়িত্ব যদি আপনি দায়িত্ব আদায় ত্রুটি করেন এর মধ্যে সামিল, আর বিশেষ করে যেটা স্পষ্ট মাপে আর ওজনে কম দেয়া, স্পষ্ট কিনা? আল্লাহ বলছেন وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ ويشوف متطفف دير قط